الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما غفور غفور যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক ঈশ্বর বরেণ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা মদ মাদকতা ইত্যাদি নিয়ে গত মাসে আলোচনা করেছি, তার কিছু যে আজকে আবার আলোচনা করব। মানুষ কিছু মানুষ আছে যারা মদ খায়, যারা হেরোইন ব্যবহার করে, যারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ব্যবহার করে, অথচ মাদক দ্রব্য ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। এমনকি যে ওষুধে অ্যালকোহল আছে সেই ওষুধও ব্যবহার জায়েজ না। হোমিওপ্যাথিক ওষুধে পুরোটাই অ্যালকোহল বলে ওলামারা এই চিকিৎসা অবৈধ বলছেন। অবশ্য যদি অন্য চিকিৎসা না পাওয়া যায় এবং এমন ওষুধ যে ওষুধ অ্যালকোহল ছাড়া পাওয়াই না যায়, তাহলে সেটা আলাদা কথা। নিরুপায় অবস্থায় অ্যালকোহল ঔষধ ব্যবহার করা যায়, কিন্তু আপনি ইচ্ছা করে কোন অ্যালকোহল যুক্ত ওষুধ ব্যবহার করতে পারেন না। জানেন যাদের পয়সা বেশি তারা মাদক দ্রব্য ব্যবহার করে, বড় বড় তারকারা এই মাদক দ্রব্য ব্যবহার করতে করতে শেষকালে অকালে প্রাণ দিচ্ছে, যৌবন কালে তাদের প্রাণহানি ঘটছে, মৃত্যু ঘটছে, হয় তারা আত্মহত্যা করছে আর না হয় এই মাদক দ্রব্য সেবন করতে করতে করতে করতে এমন অবস্থায় পৌঁছে যাচ্ছে যে তারা একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কেন? তারা তারকা, আকাশের তারকা কি আমরা উজ্জ্বল দেখি, কিন্তু তার পশ্চাতে বিশাল অন্ধকার। তাদের যেমন প্রসিদ্ধি আছে মানুষের মাঝে, যেমন তাদের প্রসিদ্ধি আছে তেমনি তাদের মনের ভিতরে বড় অন্ধকার আছে, বড় দুঃখ আছে। সেই দুঃখের সামাল দিতে না পেরে তারা একসময় মাদক দ্রব্য ব্যবহার করে। আর গত মাসে বলেছি যে যারা মাদক দ্রব্য ব্যবহার করে তারা মনে করে কি এতে তার রোগের ওষুধ আছে, এতে তার দুঃখের উপশম আছে, এতে তার সর্বরকম টেনশন দূর করে, এই মনে করে তারা মদ পান করে কিছুক্ষণ শান্তি নেওয়ার জন্য, অশান্তি মনকে শান্তি দেওয়ার জন্য মাদক দ্রব্য ব্যবহার করতে করতে অকাল মৃত্যু টেনে আনে নিজেদের জীবনে। আমাদের ইসলামে মদ হারাম করা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর। মদ কাকে বলে? যে জিনিস মাদকতা আনে সেই জিনিসই হলো মদ, যে জিনিস নেশা আনে সেই জিনিসই হলো মদ। খাল খেলেন, খেয়ে যদি আপনার জ্ঞান শূন্য হয়ে যায়, আপনি আবল তাবল বকতে শুরু করেন, আপনার মাথা ঘুরতে শুরু করে, কিছু বুঝতে পারছেন না। মাথা তো দেখেছেন, কেউ মদ না খেলে মাথা অবশ্যই দেখেছেন, এই হচ্ছে মদ। যে জিনিসই খাবেন, জরুরি নয় যে সেটা হুইস্কি কিংবা আরো সব কি কি নাম আছে এসব হতে হবে, তার কোনো জরুরি না। যে কোনো নামই হোক, যে জিনিস মাদকতা আনে সেই জিনিসই ইসলামে হারাম। কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক মাদকতা আনয়নকারী বস্তুই হল মদ, ওয়াকুল্লু মুস্কিরিন হারাম, আর প্রত্যেক প্রমত্ততা আনয়নকারী বস্তুই হল হারাম। আর যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করতে করতে তাতে অভ্যাসী হয়ে মারা যায়, সে ব্যক্তি আখেরাতে জান্নাতে পবিত্র মদ পান করতে পারবে না। কিন্তু সে মদে মাদকতা নেই, সে মদে এক প্রকার সুখ আছে, আমেজ আছে, সে মদে সুখ আছে, সে মদে মাদকতা নেই, তাতে মাতলামি হবে না, তাতে শিরক পেরা বা মাথার যন্ত্রণা ব্যথা হবে না, কিন্তু আখেরাতে মদ আছে। যে ব্যক্তি দুনিয়াতে খায় সে ব্যক্তি আখেরাতে যেতে পাবে না, তার মানে হচ্ছে সে জান্নাতে যেতে পারবে না। মানে এই নয় যে সে জান্নাতে যাবে মদ খেতে পারবে না, তা না, সে জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি মদ খেতে খেতে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ আবাদান, তিন ব্যক্তি আছে যে কখনোই জান্নাতে যাবে না। অবশ্য আল্লাহ চাইলে যদি তার তৌহিদ থাকে সেটা আলাদা কথা, আর তৌহিদ না থাকে কোনো ব্যাপারই নেই। তিন ব্যক্তি কে কে জান্নাতে যাবে না? নম্বর এক, আদ-দায়ুস, স্ত্রী ব্যাপারে, স্ত্রী কন্যার ব্যাপারে ঈর্ষাহীন পুরুষ, স্ত্রীর নোংরামিতে মেয়ের নোংরামিতে কিচ্ছু মনে করে না, মাফি মুশকিল, যুগে এরকমই, এই যুগে সবাই এরকম করছে, খালাস, আপনার স্ত্রী যা করছে পরপুরুষের সাথে কোনো সমস্যা নেই, মেয়ে পরপুরুষের সাথে যা করছে কোনো সমস্যা নেই, বিয়ে করে বিয়ে করতে চাচ্ছে কোনো সমস্যা নেই, বর চয়েস করছে কোনো সমস্যা নেই, এখন আর স্বয়ংবর সবার দরকার হয় না, স্বয়ংবর, হ্যাঁ, এখন লাভ প্রেম অমক তমক হয়ে এটি আর হচ্ছে ঈর্ষাহীন, ঈর্ষাহীন সংসারে ঈর্ষাহীন পুরুষ, এ জান্নাতে যাবে না। নম্বর দুই, আর রাজিলা তুমিনান নিসা, এমন পুরুষ যে মহিলার বেশ ধারণ করে, বক্ষজ ব্যবহার করে, শাড়ি পরে কিংবা মহিলাদের মতো রঙিন জামা কাপড় পরে, আজকাল দেখেছেন মেয়েদের ব্লাউজের মতো ছেলেরাও শার্ট পরছে, রঙিন ব্লাউজের মতো, রঙিন শাড়ি কাপড়ের মতো লুঙ্গি এবং শার্ট পরছে, মেয়েদের মতো চুল রাখছে, মেয়েদের মতো চুল রাখছে, এইভাবে মেয়েদের মতো স্টাইল ব্যবহার করে কিছু পুরুষ, এমন পুরুষ হচ্ছে অভিশপ্ত, আর এ জান্নাতে যাবে না। আর নম্বর তিন, মুদমিনুল খামর, যে মদ পানে অভ্যাসী, যে মদ খায়, মদ পানে অভ্যাসী ব্যক্তি জান্নাতে যাবে না। উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে সর্বপ্রকার মাদক দ্রব্য মাত্রই হারাম, শুধু মদ না, যাকে আমরা মদ লিকুইড বলি, শুধু মদই না, সব রকম মাদক দ্রব্যই হারাম। অ্যালকোহল মিশ্রিত যাবতীয় পানীয়, হিরোইন, মদ, ভাং, লাফিং, তাড়ি, তারপরে গুল, তামাক, গাঁজা, হুঙ্কা, চরস, হাসিস প্রভৃতি বেশি পরিমাণ সেবন করলে মাদকতা আসে, আর যে জিনিস মাদকতা আনে সেই জিনিসই হচ্ছে হারাম। কেউ কেউ বলবেন, হুজুর আমরা তো আমরা খাই কিন্তু আমাদের মাদকতা আসে না, আমাদের মাথা ঘুরে না, আমাদের কোনো কষ্ট হয় না, আমরা বেশি খাই না তো অল্প খাই, তো অল্প খেলে সমস্যা কি? তার জবাব শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকারিহু হারাম, যে বস্তু বেশি পরিমাণ পান করলে মাদকতা আনে তার অল্প পরিমাণ পান করাও হারাম। পায়খানা বেশি খেলে হারাম, মানে সামান্য খেলে মাথা মুশকিল, নাকি সামান্য খাওয়া হারাম? কোন মানুষ আছে যে বেশি পায়খানা খাবে না, অল্প একটু খেলে সমস্যা নেই? না, যেটা হারাম সেটা সবটাই হারাম, সামান্য খান আর বেশি খান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সামান্য খেয়ে যদি মাদকতা না আসে, নেশা না আসে, তার মানে এই নয় যে ওটা খাওয়া হালাল, বরং ওটা খাওয়া হারাম। এমন জিনিস আছে যে সামান্য জিনিস আপনি অভ্যাসী হয়ে গেছেন, অভ্যাসী হয়ে গেছেন, আপনার মাথা ঘুরবে না, কিন্তু যে মোটেই অভ্যাসী নয় তাকে খাইয়ে দেন, দেখুন মাথা ঘুরবে। যারা জর্দা খায়, জর্দা যারা খায়, গোপাল, তারপর শুদ্ধি, সুন্দরী, আর কি কি সব নাম আছে জর্দা, এই যে জর্দা এখন পর্যন্ত লুকিয়ে লুকিয়ে সৌদি আরবে বিক্রি হচ্ছে, রিয়াজে বিক্রি হয়, তারপরে মক্কা মদিনায় বিক্রি হয়, লুকিয়ে লুকিয়ে গলিতে বিক্রি হয়, এই মদ, এই যে জর্দা, যে জর্দা খায় অভ্যাসী, মানে মুশকিল, সমস্যা নেই, তার কোনো সমস্যা হবে না, কিন্তু যে খায় না খাইয়ে দেন, দেখুন সে আধ ঘন্টা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে থাকবে, কথা ঠিক না বলুন? তাহলে সেটা হালাল না হারাম? বলে আমার তোমার নেশা হয় না হুজুর, আপনার নেশা না হোক, কিন্তু আসলে যেহেতু নেশা হয় সেহেতু এই জিনিস ব্যবহার করা হারাম। বিড়ি সিগারেট অধিক মাত্রায় কোনো অভ্যস্ত ব্যক্তি, অনভ্যস্ত ব্যক্তি পান করলে যদি তাকে তার মধ্যে মাদকতা আসে তবে তাও উক্ত বিধান অনুসারে হারাম। তাছাড়া এসব বস্তুতে রয়েছে নিশ্চিতভাবে অর্থ ও স্বাস্থ্যগত নানান ক্ষতি, আর ক্ষতিকর বস্তু সেবন করাও ইসলামে নিষিদ্ধ। এছাড়া মদ হলো প্রত্যেক মন্দের চাবিকাঠি, যে কাজ হয়তো বা সুস্থ মস্তিষ্কে করা যেত না সে কাজ মানুষ মাদকতার ফলে বিকৃত মস্তিষ্কে করে ফেলে, ফলে অনেক সময় দেখা যায় মদের নেশায় ব্যভিচার করে, খুন করে, গালাগালি করে। যে কাজ করতো না সে কাজ মদ খাওয়ার পরে সে করতে শুরু করে, ব্যভিচার হয়তো সে সুস্থ মস্তিষ্কে করতো না কিন্তু মদ খাওয়ার পরে সে করতে শুরু করে, খুন হয়তো সুস্থ মস্তিষ্কে করতো না কিন্তু মদ খাওয়ার পরে, মদ পান করার পরে সেই জিনিস সে করতে থাকে, গালাগালি করতে থাকে ইত্যাদি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ নির্দেশ দিয়েছেন যে তিনি বলছেন, আসানি খালিলি আল্লাহ তুশরিকা বিল্লাহি শাইআ, ওসিয়ত করে বলছেন, হে আবু দারদা তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ওয়াইন কুতে তাওয়া করবে, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, তোমার হাত পা কেটে ফেলে দেওয়া হয় কিংবা আগুনে ফেলে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক বা শরীক করো না। এখানে একটা প্রশ্ন আসবে, হুজুর যদি কাউকে শিরিক করতে বাধ্য করা হয় এবং সে যদি শিরিক করে তাহলে কি তার গুনাহ হবে? জাহান্নামে যাবে? না, সে যদি চায়, সে বাধ্য হয়ে গুলির মাথায় বন্দুক ধরে আছে, এখানে তুই মূর্তিকে সেজদা কর না হয় তোকে শুট করে দেবো, সেই ক্ষেত্রে যদি সে ভয়ে করে কিন্তু সেজদা করে কাকে? আমার মূর্তির সামনে করলো, তা করলো কি হলো? আমার তো মনে হয় মসজিদের সামনে, কার্পেটের সামনে, না সামনে পথ কি বলে আপনার আলমারির সামনে, দেওয়ালের সামনে সেজদা করি, কিন্তু সেজদা করি কাকে? কাবা শরীফকে সামনে রেখে সেজদা করি, কিন্তু সেজদা করি কাকে? আল্লাহকে। এখন মূর্তির সামনে যদি বাধ্য হয়ে আপনাকে সেজদা করতে হয়, আল্লাহকে সেজদা করুন, তাতে আপনার ক্ষতি হবে না। এখানে আবু দারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, খুন করা হয়, তবু তুমি শিরক করো না, যদি না করেন সেটাই হচ্ছে ভালো। নম্বর দুই, লা তাতরুকিস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদা, খবরদার পাঁচ ওয়াক্তের মধ্যে কোনো এক ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করো না। ঘন ঘন ভয় আছে যারা নামাজি নয়, নামাজি নয়, বেনামাজি, তবে সবাই বেনামাজি কাকে বলে? যারা জুমার নামাজ পড়ে না। আমরা এক বাড়িতে গেলাম, সেখানে ওয়াজ দেওয়ার হওয়ার পরে সেই বাড়ির বুড়ি বলো, আমার আমার বাড়ির ছেলেটা বাবা সবাই নামাজি, একটা জুমা বাদ দেয় না, ছেলেটা সবাই নামাজি, একটা জুমা বাদ দেয় না। শুধু জুমা পড়লেই কি নামাজি হওয়া যায়? না, শুধু জুমার নামাজটা পড়লেই নামাজি হওয়া যায় না, জুমা তো ফরজ বটেই, তার সঙ্গে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ। যদি কেউ পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত না পড়ে, ফজরের নামাজটা বড় কঠিন, এখন সারা রাত জেগে টিভি দেখে তাস খেলে ফজরের নামাজটা আর সহজ নয়, ফজরের নামাজটা কঠিন। বলে বুঝল আল্লাহ করিম, আল্লাহ করিম, কিন্তু আল্লাহ আল্লাহ গফুরুর রহিম, ঠিকই আছে, কিন্তু আল্লাহ ওয়াহিদুল কাহার, তিনি জব্বার, তিনি কঠোর শাস্তিদাতা, এটা ভুলে যাবেন না। আল্লাহ করিম ঠিকই, কিন্তু কাহার কথাটা ভুলে যাবেন না। আল্লাহর একটা রূপ নিয়ে শুধু থাকবেন, আল্লাহর একটা গুণ ধরে শুধু থাকবেন, খবরদার এটা ভুলবেন না যে আল্লাহ সেদিন কঠিন কাহার রূপ দেখে নবী আউলিয়া সবাই কাঁপবে। সুতরাং আপনি কি ভাববেন না যে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে আপনাকে মাফ করা হবে? শুধু জুমার নামাজ পড়লেই খালাস, জুমার নামাজ পড়লেই আপনি মাফ পেয়ে যাবেন, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করবে না। ফামান তারাকাহা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে, আল্লাহর জিম্মা, আল্লাহর দায়িত্ব তার ধার থেকে উঠে যাবে, তার কাছ থেকে উঠে যাবে, আল্লাহর কোনো দায়িত্ব নেই। আর যে ব্যক্তি আল্লাহ দায়িত্ব না নেন সে ব্যক্তি অবস্থা কি জানেন? সে ব্যক্তি কোথায় গিয়ে ধ্বংস হবে, কিভাবে ধ্বংস হবে? আল্লাহর কোনো দায়িত্ব নেই। আমরা সবাই আল্লাহর দায়িত্ব চাই না? চাই না। পলকে পলকে আল্লাহর রহমতের আশা থাকি, এক মুহূর্ত যদি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ধ্বংস হয়ে যাব। রহমত আছে বলেই আমরা অক্সিজেন পাচ্ছি, আল্লাহর রহমত আছে বলে আমরা এখন খেতে করতে পারছি, আল্লাহর রহমত আছে বলে আমরা এখন প্রাণে বেঁচে আছি, আল্লাহর রহমত আছে বলে এখন আমরা জীবন ধারণ করছি এই পৃথিবীর বুকে। আল্লাহর রহমত থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমরা কোথায় ধ্বংস হয়ে যাব কেউ টের পাবে না। সুতরাং যে ব্যক্তি ইচ্ছাকৃত এক রাকাত নামাজ ত্যাগ করবে, এক ওয়াক্তের নামাজ ত্যাগ করবে, তার কাছ থেকে, তার তর থেকে, তার নিকট থেকে আল্লাহর দায়িত্ব, আল্লাহর জিম্মা হয়ে যাবে। আর নম্বর তিন, ওয়ালা তাশরাবিল খামরা, মদ খেও না, মদ পান করো না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, কেননা মদ হচ্ছে প্রত্যেক মন্দের চাবিকাঠি। যত রকমের নোংরামি কাজ আছে এই নোংরা কাজের চাবিকাঠি হলো কি, মদ। নোংরা কাজ করো না আজ, কিন্তু যখনই তুমি মদ খেতে শুরু করলে দেখবে যে আপনার নোংরামি শুরু হয়ে গেছে। মন্দের চাবিকাঠি হলো মদ, ইবনে মাজাহ হাদিস। অতএব বোঝা গেল কি, মদ খুবই খারাপ জিনিস, যাকে সমস্ত নোংরামির মা বলা হয়েছে। বানি ইসরায়েলের এক বাদশা এক ব্যক্তিকে ধরে এখতিয়ার দিল যে তুমি মদ পান করো, অথবা একটি শিশু হত্যা করো, অথবা ব্যবচার করো, অথবা শুকুরের মাংস খাও। কটা একটা দেওয়া হলো, চারটা। বলছে গেলে তুমি তুমি একটা পাক করো, একটা পাক, হয় তুমি মদ খাও, না হয় একটা শিশু হত্যা করো, না হয় ব্যবচার করো, আর না হয় শুয়োরের মাংস খাও। এসব কি করতে যদি তুমি অস্বীকার হও, অস্বীকার করো, তাহলে আমি তোমাকে হত্যা করবো। যদি তুমি চারটির মধ্যে একটা না করো তা তোমাকে শেষ করবো। কিন্তু ভারী মুশকিল, কোনটা করি কোনটা করি। সুতরাং সে ছোট পাপ ভেবে মদ পান করাকে এখতিয়ার করি, তাহলে মদ খাওয়া সামান্য সমস্যা কি, শিশু হত্যা পর পাপ দিব, একটা মানুষকে খুন করবো, না না সব ব্যবচার করে একটা মনে আসবে, না না না এটা পর পাপ, শুকুরের মাংস হবো, দায়িত্ব হবো, তোমার শুকুরের মাংস কে খায়, মদটা খায় সামান্য একটু লিকুইড, তো মদটা খেয়ে নি তাহলে আমি বেঁচে যাব। সুতরাং সে মদ খেয়ে নিল, কিন্তু যখন সে তা পান করলো তখন বাকি অন্য কাজগুলি তাদের ইচ্ছা মতো করতে আর বিরত থাকলো না, মাতাল অবস্থায় সবগুলোই সে করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা মিন আহাদিন ইয়াশরাবুহা ফাতুকবালু লাহু সালাতু আরবাইন লাইলা, যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। কতদিনের? 40 দিনের। কওয়া চলে তাহলে 45 হবে, 200 ওয়াক্তের নামাজ বরবাদ। আমার আমার মদ পান করলে 200 ওয়াক্তের নামাজ বরবাদ। ওয়ালা ইয়ামুতু ওয়া ফি মাযানাতিহি মিন হুশাই, যে ব্যক্তি মারা যাবে আর তার মূত্র থলিতে এই মদ থাকবে, ইল্লা হুরিমাত আলাইহি জান্নাহ, হুরিমাত বিহা আলাইহি জান্নাহ, এই কারণে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। ফাইন মাযা ফি আরবাইনা লাইলা মাতা মিতাতান জাহিলিয়া, এই 40 দিনের ভিতরে সে যদি মারা যায় তাহলে তার মরণ হবে জাহিলি যুগের মরণ। জাহিলি যুগের মরণ ভালো না? আল্লাহ, ইসলামের আগের যুগ এটা কি ভালো? ইসলামের আগের যুগ জাহিলি যুগ, সুতরাং সে যুগের মরণ হারাম। সুতরাং যদি কেউ মদ পান করা অবস্থায় মারা যায়, 40 দিনের ভিতরে মদ পান করে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে এবং তার মরণ হবে জাহিলি যুগের মরণ, তার মানে জাহান্নামের মরণ। মদ যেহেতু নিকৃষ্ট পানীয়, তাই তার বিনিময়ে মদ্যপায়ীকে কাল কিয়ামতে তার থেকে নিকৃষ্ট পানীয় পান করতে দেওয়া হবে। সাহাবি জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি ইয়ামানের এক শহর জাইশান থেকে মদিনায় আগমন করল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দেশের লোকেরা পান করে এমন ভুট্টা থেকে প্রস্তুত মিজল নামক এক পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কি মাদকতা আনে? লোকটি বলল, জি হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদকতা আনয়নকারী জিনিস হচ্ছে হারাম। ইন্না আলাল্লাহি আযা ওয়া জাল্লা আহদান লিমান ইশরাবুল মুসকির আই ইসতিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ প্রতিশ্রুতি আছে যে তাকে তিনি জাহান্নামীদের ঘাম পান, ঘাম ও পুঁজ পান করাবেন যে ব্যক্তি মদ পান করবে। মদ পান করলে জাহান্নামে আপনার খাদ্য কি হবে? জাহান্নামীদের ঘাম আর জাহান্নামীদের পুঁজ। ও যাদের ঘা থেকে পড়া থেকে যে পুঁজ বের হবে সেই পুঁজগুলো আপনার খাদ্য হবে, যেহেতু সেই রকম মদ আপনি দুনিয়াতে পান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তুকবালাহু সালাতু আরবাইনা সাবাহান, যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিনে নামাজ কবুল হবে না। ফাইন তাবা তাবা আল্লাহু আলাইহি, তারপর যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন, ফাইন আদা লাম তুকবাল লাহু সালাতুন বাইনা সাবাহান, সে যদি ফিরে সে মদ পান শুরু করে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তারপর যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন, ফাইন আদা লাম তুকবাল লাহু সালাতুন বাইনা সাবাহান, তৃতীয়বারের জন্য যদি সে মদ পান শুরু করে তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না, ফাইন তাবাল্লাহু ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তৃতীয়বারের জন্য যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন, ফাইন আদা ফির রাবিআ লাম তুকবাল লাহু সালাতু বাইনা সাবাহান, চার চতুর্থবারও যদি সে আবার পদ পান করতে শুরু করে তাহলে 40 দিনের নামাজ কবুল হবে না, ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, এরপর যদি সে তওবা করতে চায় চতুর্থবারে আল্লাহ তার তওবা কবুল করবেন না। তার মানে বারবার তোবা করি আবার করি কতবার তোমাকে সুযোগ দেওয়া হবে, আর করবো না আল্লাহ আর করবো না আল্লাহ, বলো আর কর বলো আর কর, আর সুযোগ দেওয়া হবে না, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হবেন রাগান্বিত হবেন, ওয়াসাতাহু মিন নাহরিল খাবাল, আর খাবাল নদী থেকে তার পানীয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আব্দুর্রহমান ইবনে মাসউদকে জিজ্ঞেস করার আপাতত নাহরুল খাবাল, খাবাল নদীটা কি? বলা হলো নাহরু ইয়াজরি মিন সাদিদি আহলিন নার, জাহান্নামীদের পূজ রক্ত যে নদী দিয়ে প্রবাহিত হবে সেই নদী থেকে পানি এনে সেই নদীর পোষ তাকে পান করানো হবে, যে এভাবে মদ পান করবে। মদ পান করা কত বড় নির্দিষ্ট জিনিস, আপনারা মদ দেখেছেন, মদ যেখানে তৈরি হয় কখনো কখনো দেখেও থাকবেন, সেখানে সেই মদের ভিতরে পচা ইঁদুর পচা আরশোলা আর সব কি কি, মানে সবই তো পচন, পচিয়ে তো মদ তৈরি করা হয়, সেখানে কোনো মানে পবিত্রতা বা পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয় না, অবশ্য সেই জিনিসটাকে পরে সংশোধন করে ফাইন করে সুন্দর বোতলে প্যাকিং করে দেওয়া হয়, এটা মনে হয় যেটা খুব পবিত্র জিনিস কিন্তু আসলে পবিত্র জিনিস না, এই জন্যে অপবিত্র জিনিস দুনিয়াতে আর অপবিত্র জিনিস আপনাকে পান করানো হবে, মদ্যপায়কে পান করানো হবে, মাতালকে পান করানো হবে, জাহান্নামীদের পুঁজ এবং রক্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলো আবু আব্দুর রহমান খাবার নদী কি, উত্তরে তিনি বললেন তা হলো জাহান্নামবাসীদের পুঁজ দ্বারা প্রবাহিত জাহান্নামের এক নদী। মদপান করা একটি সামাজিক অপরাধ, মদপান করা একটি সামাজিক অপরাধ, তাই দুনিয়াতেও তার শাস্তি রয়েছে ইসলামী শরীয়ত মতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারিবাল খামরা ফাজলিদু ফাইন আদা ফির রাবিআ ফাক্তুলু, দুনিয়াতে তার শাস্তি কি, যে ব্যক্তি মদপান করবে তাকে চাবুক লাগাও, দরকার মতো 40-80 চাবুক লাগাও, তিনবার চাবুক মারার পরও যদি চতুর্থবারে পুনরায় পান করে চাবুক মেরেও তার কিছু হচ্ছে না, মদ পান করা ছাড়ছে না, তবে তাকে হত্যা করে দাও, তার শাস্তি হলো কি, হত্যা। মদ পানে অভ্যাসী মাতাল ব্যক্তি এত বড় পাপি যে তাকে মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে, যে মদ পানে অভ্যাসী মদ্যপায়ী বা মাতাল তাকে মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুদমিনুল খামরি ইন মাতা লাকিয়াল্লাহ কাআবিদি ওয়াজান, মাতাল যখন মারা যাবে মদ পান করতে করতে মারা যাবে, সে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে হবে মুশরিকের মতো মূর্তি পূজকের মতো। একজন মূর্তি পূজক মারা গেল, একজন মদ পান করি মদ্যপায়ী মারা গেল, মাতাল মারা গেল, মদ্যপ মারা গেল, দুজনেই কিন্তু আল্লাহর কাছে সমান, মুশরিকের মতো মূর্তি পূজকের মতো সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। বলা হলো মাদকদ্রব্য সেবন কোন পর্যায়ে হারাম তা অনুমেয়, কিশমিস ও সদ্যপক্ব নরম খেজুর এক পাত্রে রেখে তাতে পানি মিলিয়ে শরবত বা জুস তৈরি করে খাওয়া অবৈধ নয়, বলবেন সুন্দর জিনিস আঙ্গুরে দেয় কিশমিস আর খেজুর এ তো ভালো জিনিস, ভালো জিনিস হলে কি হবে, ভালো জিনিসটা খারাপ হয়ে যায় না, তালের রস জানেন, তালের রস খাওয়া হয়, সেই তালের রস যদি সামান্য দেরি করা হয় রোজা রাখা হয় তা কি হয়ে যায়, সেটা তার অবস্থা না কি হয়, তারি তারি হয়ে যায়, সেটা খাম খালাস আমেজ আসবে দারুণ মজা, মাত্রা আমি শুরু করে দেবেন তার রস তখন হারাম হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে যখন টাটকা আসে খেজুরের রস যেমন হয় ওই একই অবস্থা, তারের রস খেতে সত্যি খুব মিষ্টি আর তারের রস থেকে মিষ্টি তৈরি হয়, এই রস টাটকা খান খুব সুন্দর, কিন্তু একটু দেরি করে রোদে পাকিয়ে খেলে সেটা তারি হয়ে যায় আর তখন তা হারামে পরিণত হয়, এই ধরনের জুস তারি হতে বেশি সময় নেয় না, তাই মদ পানের ছিদ্র পথ বন্ধ করার জন্য তা পূর্ব থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এরকম জুসও খাওয়া চলবে না। আমাদের দেশে একটা কি বলে এটাকে জুস পাওয়া যায় না, জুস নাম রেখে যেমন পেপসি টেপসি রয়েছে আর কি পানি পাওয়া যায়, যেটাকে এখানে কি বলছে বিয়ার, বিয়ার আমাদের দেশে বিয়ার খান আর সৌদি আরবে বিয়ার খান। অনেকে সৌদি আরবে বিয়ার খেয়ে দেখে চমকে গেছেন, এখানে বিয়ার বিক্রি হয় তাই না, কিন্তু আসলে বিয়ারে কি আছে, আছে মাদকতা আছে, মানে মুশকিল যাতে মাদকতা নেই আপনি খান। যদি কোন এমন বিদেশি রাইট হয়, এমন জর্দা হয় যে জর্দাতে মাদকতা নেই খান, কিন্তু যে জর্দায় মাদকতা আছে, যে বিদেশি রাইটে মাদকতা আছে সেটা খাওয়া চলবে না। যে জুস খেলে আপনার মাথা ঘোরে না, অজ্ঞানতা আসে না, খান খান না, খাবেন না, খান সাহারাম। কিন্তু যে জিনিসে আসে না, যেমন এখানকার বিয়া বললাম যেখানে মাদকতা নেই আপনি খাবেন, সেটা হচ্ছে হালাল। প্রত্যেক অপবিত্র পানীয় পান করা অবৈধ, যেমন হারাম পশুর পেশাব, মানুষের পেশাব ইত্যাদি। প্রত্যেক অপবিত্র পশুর পেশাব পান করা হারাম, মানুষের পেশাব পান করা হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করা কি মনে করেন, কিন্তু তবলিগী নিসাবে আছে যে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে পেশাবটা ফেলে দিয়ে এসো, তখন সাহাবী সে পেশাবটা পান করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কোথায় ফেললে, বলে হুজুর আমি আমার পেটে রেখে নিয়েছি। বলে তুমি আর যার পেটে আমার পেশাব গেছে তার জন্য জাহান্নাম হারাম। এই শ্রেণীর কথা পাওয়া যায় তবলিগী নিসাবে, এই কথা বিশ্বাস করবেন না, এ কথা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানাও অপবিত্র এবং হারাম। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা অপবিত্র হলে আপনারা তো বুঝতেই পারছেন, সুতরাং যে কোনো মানুষের পেশাব পায়খানা খাওয়া হচ্ছে হারাম। বাকি পশু পবিত্র পশু অপবিত্র পশু মজাবে আছে, সমস্ত পশু পেশাব পায়খানা হচ্ছে হারাম। আমাদের দেশে গোবরের লেপন দেওয়া হয় তাই না, আঙ্গিনাতে উঠোনে গোবরের লেপন দেওয়া হয়, সেখানে অনেক জিনিস, গোবর জিনিসটা পবিত্র না অপবিত্র, হ্যাঁ ও অপবিত্র, মশাবি মতে অপবিত্র, কিন্তু সহি হাদিস মোতাবেক অপবিত্র নয়। উটের পেশাব পায়খানা অপবিত্র নয়, কারণ উটের পেশাব খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন, একদল লোককে কোন রোগের ঔষধ স্বরূপ আদেশ দিয়েছিলেন, পরে তারা মদিনায় পান করেছিল। এখান থেকে বোঝা যায় যে জিনিসের মাংস হারাম সেই জিনিসের পেশাব পায়খানা হারাম নয়। ছাগলের গোয়ালে, গরুর গোয়ালে নামাজ হবে না হবে না, ছাগলের গোয়ালে গরুর বাথানে গরুর গোয়ালে নামাজ হবে না হবে না, নামাজ হবে, কারণ তাদের পেশাব পায়খানা নাপাক নয়, কিন্তু মজার অনুযায়ী নাপাক না বলার আগে, কিন্তু সহি হাদিস অনুযায়ী নাপাক নয়, কিন্তু যেগুলো মাংস খাওয়া হালাল নয়, যেগুলো মাংস খাওয়া হারাম সেগুলো পেশাব পায়খানা খাওয়া বা সেগুলো পেশাব পায়খানা এমনিতেই হারাম, তারপরে লাগলে নামাজ হবে না। গানা যারা কাজ করছে, গানা কাজ করতে করতে হঠাৎ করে গানামে পেশাব কাপড়ে লেগে গেছে, তাতে নামাজ হবে না, হবে না, হবে, কারণ নাপাক নয়। যেখানে দেশে ওই যে গোবরের লেপন আছে, যেখানে গোবর যে ধুলো মারার জন্য গোবরের লাতা দেয় লেপন দেয়, সেখানে নামাজ হবে না, হবে না, নামাজ হবে, কারণ তা নাপাক নয়। প্রত্যেক হারাম প্রাণীর দুধ খাওয়া হারাম, প্রত্যেক হারাম প্রাণী দুধ খাওয়া হারাম, বুঝতে পারলেন? তাহলে মানুষ মানুষের গোশত খাওয়া হারাম, কি মানুষের দুধ খাওয়া হারাম না, মানুষের দুধ খাওয়া হারাম না, মানুষের দুধ খেয়ে সবাই আমরা বেঁচে আছি তাই না, আমরা সবাই মায়ের দুধ খেয়েছি। সুতরাং প্রত্যেক হালাল প্রাণীর দুধ হালাল, ছাগলের দুধ হালাল, গরুর দুধ হালাল, উটের দুধ হালাল, কিন্তু হাতির দুধ, হ্যাঁ বাঘের দুধ, হ্যাঁ টাকা থাকলে বাঘের দুধ তো মিলে তাই না, তো বাঘের দুধ নিয়ে করবে কি, টাকা থাকলে বাঘের দুধ মিলে তো বাঘের দুধ নিয়ে করবে কি, খাবে নাকি, হারাম, বাঘের দুধ খাওয়া হারাম। প্রত্যেক সেই ধূম বা পানি জাতীয় পানীয় যাতে মানুষের স্বাস্থ্যগত ক্ষতি আছে, যে জিনিস আপনি খাবেন সেই জিনিসের স্বাস্থ্যের ক্ষতি আছে, তো সেই জিনিস হচ্ছে হারাম। জানি না আমি আপনাদেরকে বলেছিলাম কিনা, আবারও মনে আসছে কথাটা, মদ জিনিসটা খারাপ তা প্রমাণ করার জন্য একজন সমাজসেবী অথবা টিচার স্কুলের ছাত্রদের সামনে বা কলেজের ছাত্রদের সামনে একটা বোয়েমের ভিতরে একটা কেঁচো নিয়ে এসে ভিতরে রেখে বলল, ভাই তোমরা দেখেছ এই যে মদের বোয়েমের ভিতরে আমি কেঁচোটা রেখেছি, কিছুক্ষণ পর অবস্থা কি হয় দেখো, কিছুক্ষণ পর দেখা গেল কেঁচোটা একবারে পচে গলে কাটা কাটা কাটা কাটা হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছো মদ যেমন এই কেঁচোটাকে নষ্ট করে দিল, তেমনি যদি কেউ খায় তার পেটের অবস্থাও এইরকম হবে। সে তো আর শরীয়ত জানে না, শরীয়তের কথা বলছে না, এমনি বাস্তব ভিত্তিক যুক্তির কথা, যুক্তি দিয়ে বলছে মদ এইরকম পেটে গিয়ে ক্ষতি করবে। বুঝতে পারলে কিনা? তখন এত বলছে না স্যার, একটা কথা বুঝতে পারলাম, একটা কথা এটাই বুঝতে পারলাম যে যে ব্যক্তি নিয়মিত মদ খাবে তার পেটে কিছু হবে না। বুঝতে পারলেন? একজন বলছে হ্যাঁ স্যার ঠিকই বলেছে, যে ব্যক্তি মদ খাবে তার খাওয়া ভালো হজম হবে, কারণ কিছুটাকে তাড়াতাড়ি হজম করে দিল। বুঝতে পারলেন? অথচ উদ্দেশ্য কি ছিল টিচারের, যে মদ পেটে গিয়ে ক্ষতি করবে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের ভুল সমান দেন না। যে খায় সে, যে মদ খায় সে বলে মদই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ওষুধ, কিন্তু যে পানীয়তে ক্ষতি আছে, স্বাস্থ্যের যে প্রকারের ক্ষতি আছে, সে পানীয় খাওয়া হচ্ছে হারাম। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা তোমরা সেই জিনিস খাও ভক্ষণ করো যে জিনিস আমি তোমাদের জন্য হালাল করেছি, তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র বস্তু আহার করো, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ সত্য পক্ষে ইবাদত করে থাকো। আপনারা জানেন পানি খেলে কি বলতে হয়, পানি খাওয়া শেষে, পানি খাওয়ার আগে বিসমিল্লাহ, আর পানি খাওয়া শেষে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ। একটা জুস খান, জুস খাওয়া শুরুতে বিসমিল্লাহ, জুস খাওয়ার পরে কি বলতে হয়, আলহামদুলিল্লাহ। মদ খাওয়ার আগে কি বলতে হয়, মদ খাওয়ার আগে যখন মদ খাওয়া শুরু করবে তখন কি বলতে হয় বলেছেন, মদ খাওয়ার কি বলবে পরে, আলহামদুলিল্লাহ না, কারণ হচ্ছে হারাম জিনিস, হারাম জিনিস, হারাম জিনিস জানে না, আগে বিসমিল্লাহ বলে না, পরেও আলহামদুলিল্লাহ বলে না। অবশ্য অভিনেতা অভিনেত্রীরা অনেক সময় দেখছি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ খুব ব্যবহার করছে, আমার মাশাআল্লাহ এই ফিল্মটা খুব হিট হয়েছে, ইনশাআল্লাহ এই ফিল্মটা খুব হিট হবে, শুনেছেন না শুনেন নেই, কত কোথায় দেখবেন, কত বিসমিল্লাহ মাশাআল্লাহ অপব্যবহার যেখানে সেখানে ব্যবহার করে। মোট কথা হারাম জিনিসের আগে বিসমিল্লাহ বলা হয় না, আর প্রশংসা করা হয় না। মদ খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া, মসজিদে খাওয়া যাবে, মসজিদে খায় কেউ, মসজিদে খায়, মসজিদের ভিতরে কাবাসের ভিতরে কেউ খায়, আর পায়খানার ভিতরে, পায়খানার ভিতরে একদিকে পায়খানার দুর্গন্ধ আর একদিকে সিগারেটের সুগন্ধ দিয়ে, গন্ধযুক্ত গন্ধ সমান সুগন্ধ না দুর্গন্ধ, যারা খায় তারা বলবে সুগন্ধ, আর যারা খায় না তারা বলবে দুর্গন্ধ। যে যেমন যার যেমন মন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং যে জিনিস পায়খানায় খাওয়া যায় মসজিদে খাওয়া যায় না, সেটা হারাম না হারাম? বলবেন হুজুর অনেক হুজুরকে দেখেছি তারা মসজিদের ভিতরে জর্দা পান খায়, তারা মসজিদের ভিতরে জর্দা পান খায়, তা তাদেরকে কিছু বলবেন না? সবাই কি বলছি ভাই, হুজুর বলে তো আর সাহেব নয়, হুজুর বলে আর সাধারণত সেই গ্রামে দেখবেন বা সেই জামাতের মসজিদের ভিতরে হুজুর জর্দা খাচ্ছে, যে জামাতের লোক সাধারণত চাহে কোন শিক্ষিত জায়গাতে পাবেন না যেখানকার ইমাম সাহেব জর্দা খায়, কিংবা সে মসজিদের ভিতরে পানের বাটা আর জর্দা রেখে খাচ্ছে, এটা হতে পারে না, এটা হতে পারে না। জাহেলদের মসজিদে এরকম হয়, যদি সে গ্রামের লোক শিক্ষিত হতো এমন লোককে ইমাম বানাতো না, বরং পানের বাটা সহ একদম পুকুরে ফেলতো কিংবা বাইরে ফেলতো। হুজুর মানুষ তুমি জর্দা খাচ্ছ খাচ্ছ আর মসজিদের ভিতরে, না হুজুর এটা সুগন্ধ আছে, জর্দা না জানেন সুন্দরী, সুন্দরী সুন্দরীর মতো সেন, এই জন্যেই সুন্দরী খাওয়ার মসজিদের ভিতরে সমস্যা নেই। আরে সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক, খেলে কি মাথায় নেশা আসে না আসে না? যদি নেশা আসে তাহলে তা হারাম। ক্লিপে কত দুর্গন্ধ আসে মানলাম, বিড়ি সিগারেট খেয়ে কেউ আপনার নামাজের পাশে এসে মসজিদে আসা হারাম না হারাম? বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসা যাবে না, যদি এসে দাঁড়ায় আপনি দেখেছেন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যে দাঁড়ানো যায় তার পাশে। এই জন্য বোঝা গেল কি, যে জিনিস অপবিত্র জায়গায় খাওয়া যায়, পবিত্র জায়গায় খাওয়া যায় না, সে জিনিস হালাল হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা পবিত্র বস্তু আহার করো এবং আল্লাহ শুকরিয়া আদায় করো, যদি তোমরা একমাত্র তার ইবাদত করে থাকো, তার আবেদ হয়ে থাকো, তাহলে আর যদি অন্যের আবেদ হও, অন্যের কথা মানো, তাহলে মাফি মুশকিল, আমার দায়িত্বে নেই। এবার চলুন আপনাদেরকে বলি, যে জিনিস খাওয়া হারাম সে জিনিসের ব্যবসা করা হারাম না হালাল? যদি বলি এই জিনিসটা খাওয়া হারাম, তাহলে সেই জিনিসটা বিক্রি করা রোজ আমি তো খাবো না, আমি বিক্রি করে পয়সা, এই যে বোতল, এই বোতলটা খাওয়া হারাম, এই ভিতরে যা কিছু আছে এটা খাওয়া হারাম, কিন্তু আমি কেবল কিনে আনলাম দিয়ে একজনকে বিক্রি করলাম, আমার কি খাওয়া হলো এটা? এখান থেকে আমি দু রিয়াল লাভ করলাম, দুইটা রিয়াল লাভ করলাম, আমি না খেলেও এর দ্বারাতে, এর মাধ্যমে যে পয়সাটা আমি খাচ্ছি সেটা কি হবে? হারাম হবে। এই জন্যই মহান আল্লাহর বিধানে মদ একটি নিষিদ্ধ ও হারামকৃত বস্তু। এই বস্তু যেমন পান করা হারাম, তেমনি হারাম তা প্রস্তুত করা। দেখেন মদ প্রস্তুত করা হারাম, ক্রয় বিক্রয় করা হারাম, বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া হারাম, বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া হারাম। গাড়ি ভাড়া বলতে আমি তো মদ বহন করছি, আমি ভাড়া নিচ্ছি, আমার তো দরকার নেই, কি আছে গাড়িতে কি চালাচ্ছে আমার দরকার নেই, দেখা না, তুমিও গুণাতে স্বামী, তুমিও সামান্যতম হলেও সহযোগিতা করছো হারামে। সুতরাং বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেওয়া হারাম, বহনের জন্য গাড়ি ভাড়া দেওয়া হারাম, মদের কোন সাজ সরঞ্জাম যেমন গুড় আঙ্গুর গম তাল বা খেজুরের রস ইত্যাদি মদ প্রস্তুতকারককে বিক্রয় করা হারাম। আপনি যদি জানেন আপনার কাছে একটা দোকান আছে, সেই দোকানে গুড় বিক্রি হয়, এখন একসঙ্গে একটা লোক 20 কিলো গুড় নেবে, আপনি তো খুব খুশ, 20 কিলো তো অনেক লাভ হবে, কিন্তু আপনি জানছেন যে শিওর এই গুড় নিয়ে গেল, গুড় তুমি কি করবে সাধারণত প্রশ্ন হয়, আর আপনি অনেক সময় জানতে পারলে হয়তো প্রশ্ন করবেন না, বলবেন আমার গরজটা হচ্ছে এতটা করবে, কিন্তু আপনি জানছেন শিওর এর সুরিশাল আছে, এর মদের কারখানা আছে, আর গুড় আপনার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে, আপনি জানছেন যে মদ তৈরি করবে, আপনার গুড় বিক্রি করা হারাম, ওই লোককে গুড় বিক্রি করা হারাম। এত ফতোয়াকে মেনে চলা যায়, চলে চলা যায় না যায় সেটা প্রসঙ্গ আলাদা কথা, আপনি চলতে পারেন না, আপনি তার হিসাব দেবেন, কিন্তু যেটা ইসলামের বিধান, শরীয়তের বিধান, সেটা আপনাকে মানতে হবে। মদ্যপায়ীকে সহযোগিতা করা হয় বলেই এইসব জিনিস হচ্ছে হারাম। যে কোনো প্রকার মাদক দ্রব্য সেবনে সহযোগিতা করে অর্থ উপার্জন করা বৈধ নয়, বৈধ নয় বিড়ি পাতা বিক্রয় করা। দেখবেন যারা জঙ্গলে ধরে বাস করে, সেই জঙ্গলে বিড়ির গাছ হয়, বিড়ি পাতা গাছ হয়, সেই বিড়ি পাতা তুলে শুকিয়ে বিক্রি হয়। অনেকে মনে করে এটা আমাদের সমস্যা কি, আমরা পাতা বিক্রি করছি, কিন্তু পাতাটা হবে কি, পাতাটা বিড়ি হবে, সুতরাং সেই পাতা বিক্রি করা, সেই পাতা তুলে বিক্রি করা হচ্ছে হারাম। কোম্পানিকে সুতো বিক্রি করা, বিড়ি কোম্পানিকে সুতো বিক্রি করা হারাম, সিগারেট প্রস্তুত করা হারাম, সিগারেট কোম্পানিকে সিগারেটের কাগজ বিক্রয় করা হারাম। হারাম নয় এসবের ব্যবসা, এসবের কারখানা বা দোকানে চাকরি করা, তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া, তার প্যাকেট তৈরি করা, বিজ্ঞাপন দেওয়া, তামাক চাষ করা, তামাক বিড়ি বাঁধা ইত্যাদি ইত্যাদি। অনেকে বলেন না, এক এক দেশে এক এক এলাকায় আছে, বউ দেখতে গেলে বলে আগো বউ কেমন মাফি মুশকিল, কিন্তু দিনে ক 1000 বিড়ি বাঁধে বাবু, দিনে ক 1000 বিড়ি বাঁধে, মানে মহিলা যদি বিড়ি বেশি বাঁধতে পারে তাহলে ঘরে লাভ আর কি, বিয়ে তো বড় কথাই না, এই যে একটা বক্তব্য। বউ নামাজ পড়ে রোজা রাখে দরকার নেই, কোরআন করতে জানে কি না দরকার নেই, আর কিছু সংসারের কাজ জানে কি না দরকার নেই, তাকে সংসারের কাজ করতে হবে না, তো সে সারাদিন বসে বসে শুধু বিড়ি বাঁধবে, খাবে আর বিড়ি বাঁধবে, আর এতেই সমস্ত পরিবারের ভরণ পোষণ এই পয়সা থেকে আসবে, এই সমস্ত পয়সা হলো হারাম। খবরদার, এমন বউ করো না বা এমন বইয়ের হালাল কামাই, এমন বইয়ের হারাম কামাই কেউ না যে বিড়ি বেঁধে কামাই করে। সুতরাং বিড়ি বেঁধে কামাই করা ইসলামে হালাল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি আশরা, মদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে অভিশাপ দিয়েছেন, মদ পানকারীকে, মদ পরিবেশনকারীকে। আপনি এখন হোটেলে কাজ করেন, যে হোটেলে মদ পরিবেশন করতে হয় আপনার জন্য মদ পরিবেশন করা হারাম, তার ক্রেতা ও বিক্রেতাকে, তার প্রস্তুতকারককে যার জন্য প্রস্তুত করা হয় তাকে, তার বাহককে যার জন্য বহন করা হয় তাকে আল্লাহ অভিশাপ করেছেন। আর ইবনে মাজার এক বর্ণনায় আছে, তার মূল্য ভক্ষণকারীও অভিশপ্ত, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি আশরা আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া সাতিয়াহা ওয়া বায়াহা ওয়া আকিলা থামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারালা। এই 10 জনকে আল্লাহ অভিশাপ, যেহেতু এই হারাম কাজে তারা শরীক হয়ে আছে। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কাতে তিনি বলেছিলেন, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামর, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মদ, সুগর, মূর্তির ব্যবসা হারাম করেছেন, যেমন মদের ব্যবসা হারাম, তেমনি মৃত জিনিসের ব্যবসা হারাম। মৃত জিনিসের ব্যবসা জানেন? মৃত জিনিসের ব্যবসা, মৃত গরু, মৃত মানুষ, শুনেছেন আজকাল গঙ্গার ধারে পর্দার ধারে মৃত ব্যবসা হচ্ছে? যেখানে লাশ ভেসে আসছে সেই লাশকে নিয়ে তার কঙ্কাল তৈরি করছে কিংবা তার মুভি তৈরি করে বিক্রি হচ্ছে, ওই মেডিকেল কলেজে বিক্রি হয়, ওই লাশ কোথায় বিক্রি হয়? মেডিকেল কলেজে বিক্রি হয়। মৃত লাশ, মৃত মানুষ বিক্রি করা হারাম, তাতে আবার মরা মানুষ বিক্রি করা হারাম, মৃত প্রাণী বিক্রি করা হারাম। কিন্তু এইসব লোকে করছে, টাকার জন্য করছে, গঙ্গার ধারে ধারে সব কারখানা করে রেখেছে, কঙ্কাল বিক্রি হচ্ছে, লাশ বিক্রি হচ্ছে, ওইসব মেডিকেলের ছাত্ররা কিনে নিচ্ছে, তারপরে যেখানে জাদুঘর ফাদুঘর সব কি আছে তারা মোটা টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে, মৃত ব্যবসা করছে। আর খিলজির ব্যবসা, শুয়োরের ব্যবসা হারাম, শুয়োরের ব্যবসা, আমাদের যেহেতু শুয়োর খাওয়া হারাম সেহেতু শুয়োর পালা হারাম, শুয়োরের ব্যবসা হারাম। আর মূর্তি বানানো হারাম, মূর্তি ব্যবসা হারাম, মূর্তি বানানো হারাম, মূর্তি ব্যবসা হারাম, যে মূর্তি পূজা করা হয়। হুজুর, পুতুল ব্যবসা, পুতুল ফ্যাক্টরি, পুতুল কারখানা, পুতুলের ব্যবসা, পুতুল কেনা ইত্যাদি, এই ব্যাপারে মতভেদ আছে। তবু সঠিক কথা হলো এই যে পুতুল ব্যবসাও হারাম, পুতুলের ফ্যাক্টরি করাও হারাম। পুতুলের কাজ, পুতুল বানানো যেহেতু মানুষের আকৃতিতে হয়, আর যেহেতু শরীয়তে মূর্তি বানানো হারাম বলা হয়েছে, সুতরাং মাটিরই হোক আর কাঠেরই হোক অথবা প্লাস্টিকের হোক রবারের হোক সমস্ত রকমের মূর্তি ব্যবসা এবং তৈরি করা হারাম। ফাকিল আয়া রাসূলুল্লাহ আর আয়াতা শুরু মান মাইতা, জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহর রাসূল, মৃত ব্যবসা যেখানে হারাম হলো কিন্তু মৃত পশু, মৃত পশুর চর্বি যদি বিক্রি করা হয় সেটা কি আর মৃত মারা গেছে তার চর্বিটা নিলাম দিয়ে চর্বিটা কি করা, যদি আমরা সেটা নিই তেল রূপে কাজে লাগবে আমাদের জাহাজে, আমাদের ওই যে নৌকাতে ব্যবহার করা হয় সবভাবে, যেমন আমাদের পাশে আজকাল হোয়েল লাগছে, গ্রিজ লাগছে, গ্রিজের আকারে তেলের আকারে যদি আমরা ব্যবহার করি সেটাও কি হারাম? তারপরে আমরা রাত্রে বাতি জ্বালাই, রাত্রে বাতি জ্বালাই ও চর্বি দিয়ে, এটাও কি হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা, ওয়া হারাম, ওটাও হারাম। সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্দা যালিক কাতালাল্লাহু ইয়াহুদ, আল্লাহ ইয়াহুদ জাতিকে ধ্বংস করুন, ইন্নাল্লাহ আযা ওয়া জাল লাম্মা হারামা আলাইহিম শুহুমাহা, যখন আল্লাহ তাআলা তাদের উপরে ওই চর্বিকে হারাম করলেন, আজমালুহু, তারা তখন ওই চর্বি গলিয়ে সুম্মা বাউহু, বিক্রি করতে লাগলো, ফাআকালু সামানা, তার দাম বা মূল্য ভক্ষণ করতে লাগলো। ওরা বলে চর্বি খাবো না, চর্বি বিক্রি করে তার পয়সাটা খাবো, পয়সা তো পবিত্র, পয়সা তো হারাম, হারাম না, আমরা তার গন্ধ নেই, গন্ধ আছে পায়খানাটা, পায়খানা বিক্রি করবো আর খাবো, পায়খানাটা গন্ধ ছিল, এখন পায়খানার বদলে যে পয়সাটা পেয়ে তাতে তার দুর্গন্ধ নেই, এইরকম চালাকি করে তারা বিক্রি করলো। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন, ধ্বংস করুন, যারা চর্বিকে হারাম ঘোষণা করলেন আল্লাহ, তখন তারা তা গলিয়ে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করতে লাগলো। বোঝা গেল কি, যে জিনিসকে হারাম করা হয়েছে সেই জিনিসের মূল্য, সেই জিনিসকে বিক্রি করে তার পয়সা ব্যবহার করা, খাওয়া হারাম, যেমন তার খাওয়া হারাম তেমনি তা বিক্রি করা হারাম, বিক্রি করে তার পয়সা খাওয়া হারাম, যেমন শুয়োর খাওয়া হারাম তেমনি শুয়োরকে বিক্রি করে তার পয়সা খাওয়া হারাম। বলাই বাহুল্য, যে দ্রব্য মানুষের জ্ঞান ও বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন বিকৃত করে তাই হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য কম হোক অথবা বেশি তার সবটাই হারাম, অল্প বেশি সুরা ও সব ধরনের মাদক দ্রব্যের ব্যবসা হারাম। মুসলিম কোন মুসলিম অথবা অমুসলিমকে সুরার উপহার দিতে পারে না। এবার আসুন, বিক্রি করা হারাম হলো, উপহার দেওয়া, আপনার এক অমুসলিম বন্ধু আছে সে মদ খায়, আপনি কোন কারণে তার বাড়ি এলে তাকে আপনি খুশ করার জন্য মদ কিনে খেতে দিলেন বা তাকে উপহার দিলেন। অনেক সময়ে আপনার অমুসলিম মানে লেবার বা কোনো কাজের লোক কাজ করলো, তাকে খুশ করার জন্য মদ খাওয়ার জন্য টাকা দিলেন, এটা তো হচ্ছে বেতন আর এটা হচ্ছে মদ খাওয়ার জন্য, জায়েজ না জায়েজ? আপনি খাবেন না, আপনি একজনকে খেতে দেবেন যার জন্য খাওয়া হারাম, তার জন্য খাওয়া হারাম, আপনি সহযোগিতা করলেন, হারাম জিনিস খেতে দিলেন, উপহার দিলেন। আপনার বিয়ে লেগেছে, বিয়েতে মুসলিম অমুসলিম দাওয়াত দিয়েছেন, এখন অমুসলিম বন্ধুরা এসে তাদেরকে আপনি ফুর্তি করার জন্য মদ খেতে দেবেন, জায়েজ না জায়েজ? না জায়েজ। তারপর কোন এক অফিসারকে ঘুষ দিতে হবে, আপনি জানেন দেশে সব টাকা নেবে না, টাকার বদলে আপনি মদের বোতল, বিদেশি মদের বোতল দিলেন, এটা হালাল না হারাম? এসব হারাম। সুতরাং কোন মুসলিম অথবা অমুসলিমকে সুরার উপহার দিতে পারা যায় না, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে পান করতে দিতে পারে না, পারে না মজুরি স্বরূপ মজুরকে খুশ করার জন্য অথবা ঘুষখোরকে খুশ করার জন্য পেশ করতে। যে মজলিসে সুরা পরিবেশিত হয় সে মজলিস মুসলিম ত্যাগ করতে বাধ্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মজলিসে সুরা পান করা হয় সে মজলিসে পর্যন্ত বসবে না। এমন হোটেল যে হোটেলে মদ খাওয়া হয় সে হোটেলে তুমি ভাত খেতেও যাবে না, তুমি কি খেতে যাবে, ভাত খেতে চা খেতে, ঠিক আছে, যে বারে মদ খাওয়া হয় সে বারে তুমি চা খাবে কেন, এমন বারে যাও যেখানে মদ খাওয়া হয় না। আপনারা দেখেছেন আপনাদের প্লেনে জানি না কি হয়, ইন্ডিয়ার প্লেনে আপনি যাবেন সেখানে আপনার পাশের লোক মদ খাচ্ছে, সেখানে তো উপায় নেই, যেখানে উপায় নেই সেটা আলাদা কথা, পাশে মদ খাচ্ছে আপনারা যেতেই হবে, আপনি তো প্লেন ছেড়ে যেতে পারেন না, কে আপনি তো হাওয়াই করে যেতে পারবেন না। কিন্তু দেশের শহরের যে হোটেলে আপনি চা খেতে যান, কফি খেতে যান কি ভাত খেতে যান, সেই হোটেলে যদি পাশাপাশি মদ খাওয়া হয়, মদ বিক্রি হয়, মদ খাওয়া হয়, তাহলে সেই হোটেলে আপনি খাবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যে বিবাহ মজলিসে বা বিবাহ অনুষ্ঠানে পদযাত্রী গেছেন, পদযাত্রী গেছেন, সেই পদযাত্রীরা যদি একাংশ মদ খায় তাহলে সেই পদযাত্রীদের সঙ্গে থাকবেন না। এটা আপনি মদ খাওয়ার কথা বললেন, যেখানে মদ খায় যে বিয়েতে মদ খায় সে বিয়েতে যাওয়া হবে না, কিন্তু যে বিয়েটা পুরোটাই মদের টাকা দিয়ে হয়, যে বিয়েটা ফিক্সড ডিপোজিট করা হারাম টাকা সুদের টাকা দিয়ে হয়, যে বিয়ের খরচটা পণ নিয়ে যৌতুক নিয়ে হয়, লাখ লাখ টাকা নিয়ে মেয়ে বাবার কাছ থেকে লক্ষ টাকা নিয়ে যৌতুক নিয়ে বিয়েটা হয়, সেটা কেমন, সেই বিয়ে খাওয়া কেমন, ওই বিয়ে খাওয়া এইরকমই, যেখানে মদ পরিবেশন হয় সেই মদ পরিবেশন যেমন, মদ পরিবেশনের জায়গায় যেমন বসে খাওয়া হারাম, তেমনি আপনার এই যৌতুক নিয়ে পণ নিয়ে যে বিয়ে ফুর্তি করা হচ্ছে সেই বিয়ে খাওয়া হারাম। যে মজলিসে সুরা পরিবেশিত হয় সে মজলিসে মুসলিম, সে মজলিস মুসলিম ত্যাগ করতে বাধ্য। মাদক দ্রব্য কোনো ওষুধ হতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন যে মাদক দ্রব্য কোনো ওষুধ হতে পারে না, মাদক দ্রব্যে কোনো ওষুধ নেই। একান্ত যদি মানুষ আবিষ্কার করে কোনো ওষুধের সঙ্গে সে ওষুধটাকে টিকিয়ে রাখার জন্য অনেক সময় অ্যালকোহল দিতে হয়, অ্যালকোহল দিলে পরে ওষুধটা অনেকদিন থাকে। যদি অ্যালকোহল ছাড়া ওষুধ না পাওয়া যায় আগেই বললাম, তাহলে বাধ্য হয়ে সেই ওষুধ ব্যবহার করতে পারেন, নচেত কোন প্রকারে হ্যামোপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন না, কারণ সম্পূর্ণ অ্যালকোহল। কিন্তু যদি অ্যালোপ্যাথিক আপনার কাজ হচ্ছে না, কবিরাজে কাজ হচ্ছে না, তখন বাধ্য হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা আপনাকে করতে হবে, বাধ্য হয়ে চিকিৎসা করা যায়। আল্লাহ তালা ধরে লিল্লা আমার ধরে তুমি এলাই, আল্লাহ তালা যা হারাম করেছেন করেছেন, কিন্তু যে জিনিস খেতে তোমরা বাধ্য হও, বাধ্য হয়ে সুর খাওয়া যায়, তাই না? কিন্তু কতটা পরিমাণ খাওয়া যায়, যতটা পরিমাণ খেলে আপনার জান আছে না, একবার হারাম হলো বলে কি খেলেই থাকবে তা কিন্তু চলবে না। সুতরাং যদি মনে করেন যে কারো পেট ফাঁপা হচ্ছে, পেট ফাঁপা নেই, পেট ফাঁপা বন্ধই হয় না, যতক্ষণ না একটা বিড়ি খায়, বিড়ি খেলে পেটটা ঝুস হয়ে যায়, এর মজা নেই, বলবো সকালে পায়খানাই হয় না, যতক্ষণ না একটা বিড়ি, একটা বিড়ি টানবো। আমরা মাদ্রাসাতে দেখেছি মাদ্রাসার ছাত্ররাও তারাও সকালবেলা যে বিটিয়ে ওই গুল মারছে, গুল গুল বুঝলেন, তাদের মানুষ সাথে তো খায় না, কিন্তু না খেলেও কি হয়, নেশা হয় না, হয় না, দারুণ নেশা হয়। একজন একজনকে খাই দেওয়া সে তো একবারে কি আবার তখন করতে লেগেছে, খাইনি খালি মুখে নিয়ে মেরে চলে আস, সে সকালবেলাতে বেরিয়ে পায়খানার ভিতরে ঢুকে গুল মারছে আর পায়খানা করছে, বলে কি আরামসে পায়খানা হলো, আরামসে পায়খানা। আমাদের গ্রামে এক ছেলে ছিল, সে ছেলে পেট ফেপে ঢোল হতো, ছোট্ট বাচ্চা প্রায় 12-13 বছর বয়স, পেট ফেপে ঢোল হতো, কে বললো বিড়ি খাওয়া দেখ ঠিক হয়, বিড়ি খেলো আর ঢোল খোল হয়ে গেল, মাশাআল্লাহ। যদি এইরকম অবস্থা হয় বুঝতে পারছেন যে হুজুর, কিন্তু সত্যপক্ষে জানতে হবে যে সত্যি বিড়ি খেয়ে এর পেট ফাঁপা বন্ধ হয়, সত্যি বিড়ি খেয়ে কি পায়খানা খোলাসা হয়, নাকি এটা মনের ধোকা, মনের ধোকা যদি হয় তাহলে কিন্তু আপনার জন্য এই সুবাদে বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নয়। অনেকে দাঁত খনখন করে, বলে কি দাঁত খনখন করে, আর তার জন্য জর্দা খায়, জর্দা এভাবে নিয়ে ওই দাঁতের গোড়াতে ভরে দেয়, বলে কি দাঁত খনখনানি বন্ধ হয়। কথাটা ঠিক না মনের ধোকা? যদি ডাক্তাররা বলেন যে হ্যাঁ ঠিকই আছে, এর কোনো ওষুধ নেই, এই জর্দাই হলো তার ওষুধ, তাহলে মানুষ তাহলে বলবো আপনার জন্য যেহেতু দাঁত খনখনানি বন্ধ হয় আর এর ছাড়া কোনো ওষুধ নেই, তাহলে আপনার জন্য হালাল। কিন্তু যদি ওষুধ থাকে কিন্তু মনের ধোকাতে, আসলে যারা অপেসিভ হয়ে যায় তাদের নানা রকম সমস্যা হয়, এখন যে জর্দা খায় সেটি জর্দা ছেড়ে দেয় তার অসুখ আসবে, যে বিড়ি খায় সেটি বিড়ি খাওয়া ছেড়ে দেয় তার নানা রকম অসুখ আসবে, তখন বলে আমি বিড়িটা ছেড়ে দিলাম বলে এটা হচ্ছে, এটা মনের ওয়াসওয়াসা তৈরি কে করে, শয়তান। শয়তান চিন্তায়, শয়তানে ওয়াসওয়াসা দেয়, শয়তানে কুমন্ত্রণা দেয়, যাতে করে আপনি হারাম জিনিসটা না ছাড়েন, কারণ তাতে তার লাভ আছে। সুতরাং এসব বিষয়গুলোতে সতর্ক হবেন এবং সতর্কতা অবলম্বন করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু লোক আছে যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, কেবল জুমার নামাজ পড়ে, তাদের জন্য কি শুধু জুমার নামাজ যথেষ্ট? এটা বলে সম্ভবত বলতে বলতে মাঝখানে বলেই ফেললাম যে পাঁচ ওয়াক্তের নামাজ না পড়লে শুধু জুমার নামাজ পড়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কারণ পাঁচ ওয়াক্তের নামাজই হলো ফরজ, জুমা ফরজ জোহরের জায়গায়। সুতরাং শুধু জুমা পড়লে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না, কিংবা শুধু জুমা পড়লে আল্লাহ নবী যে বলেছেন সে ব্যক্তি কাফের হয়ে যায় যে নামাজটা একবার ইচ্ছাকৃত, সে কাফের কুফরি থেকে বাঁচতে পারবে না। পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক সময় মতো জামাত সহকারে পুরুষকে আদায় করতে হবে এবং মহিলাদেরকে যথাসময়ে আদায় করতে হবে, তা না হলে শুধুমাত্র জুমার নামাজ পড়ে সে কুফরি থেকে বাঁচতে পারবে না, জাহান নাম থেকে বাঁচতে পারবে না। বাকি থাকলো সুদ, এই সুদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া বৃহৎ কাবিরা গুনাহ, সুদ খাওয়ার যে বিভিন্ন উপকারিতা আছে আর উপকারিতা না অপকারিতা আছে সে কথা ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। সুদ খাওয়া মদ খাওয়ার মতোই, আর সেই সুদের কত ইন্টারেস্ট, বলা ভারী শক্ত, সব থেকে খেতে মজা গরিবের রক্ত, এ কথা একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সুদ খাওয়া বহু রকমের গুনাহ আছে, সব থেকে ছোট ছোট গুনাহটা কি, ১২০০ টাকা লাগবে এভাবে তারা সুদ খায়। এই সুদ খাওয়ার বহু রকমের গুনাহ আছে, সব থেকে ছোট গুনাহ মায়ের সঙ্গে ব্যবচার করা, নাউজুবিল্লাহি। আল্লাহ আমাদেরকে মাসার তৌফিক দেন। আল্লাহ আমিন।